বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবনম মনোহর বাঞ্ছাকল্পতরুয়শ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবন তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ে নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপাল ভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তাজ্য সুরেপসি ত্বরাজ্যলক্ষ্মীম ধর্মীষ্ট আর্য বচসা জদগাদুরণ্যম মায়ামেঘ দৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমণি ছটায় বিস্ফুজিত কিমপি গপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি সারাধিকা মই কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতৌ সংকেতনৈকবিতরো কমলায়তাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসিনীতম ভবান রূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসী পুরপতি ভজবীশনাথম বাগী সজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। বংশী বিভূষিতকরাত নবনীরদাব পীতাম্বরাদরুণ বিম্বফলাধরষ্ঠা পূর্ণেন্দুসুন্দরমুখাদরবিন্দনাভ কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে, কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে। বংশী বিভূষিতকরাত নবনীরদাভ পীতাম্বরাদরুণ বিম্বফলাধরষ্ঠা পূর্ণেন্দুমুখ পূর্ণেন্দুসুন্দরমুখাদরবিন্দনাভ কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে, কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, রাধারানীর আনুগত্যের মধ্যে স্বাভাবিকভাবেই অপ্রাকৃত দৈন্য লুকিয়ে রয়েছে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, শ্রীমতী রাধারানীর আনুগত্য যারা করেন, শ্রীমতী রাধারানীর আনুগত্যের মধ্যে স্বাভাবিকভাবে অপ্রাকৃত দৈন্য লুকিয়ে রয়েছে। শ্রীমতী রাধারানীর আনুগত্যে যারা অবস্থিত রয়েছেন, যত আমাদের গুরুবর্গ মহাপুরুষগণ, আমরাও সেই রাস্তার পথিক বলে নিজেকে পরিচয় দিই, জানি না কতদূর সত্য। শ্রীমতী রাধারানীর আনুগত্যের মধ্যে স্বাভাবিকভাবেই অপ্রাকৃত দৈন্য লুকিয়ে রয়েছে। এখানে কোনো কপট দৈন্যের কোনো প্রসঙ্গ থাকতে পারে না। অপ্রাকৃত দৈন্য প্রাকৃত কাম থাকাকালীন অবস্থায় অপ্রাকৃত জগতের কোনো কিছু শ্রবণ কীর্তন করা সম্ভব হয় না, এ কথা পূর্বেও জানিয়েছিলাম। অপ্রাকৃত কামদেবের সর্বাঙ্গীন ইন্দ্রিয় অপ্রাকৃত ইন্দ্রিয়ের প্রতিবিধানের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার দ্বারাই আমরা জড়কামের বিভীষিকা থেকে মুক্তি পাব। আমরা কবে এই জড়কামের বিভীষিকা থেকে মুক্তি পাব? আমরা বড় চিন্তিত, বিভৎস এই কামের বিভীষিকা থেকে আমরা কবে মুক্তি পাব? শিল সরস্বতীকে জানাচ্ছেন, যেদিন বাস্তবিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ অপ্রাকৃত কামদেবের সেবায় আমরা নিযুক্ত হতে পারব, সেদিন সম্ভব হবে। জড়জগতের যত কিছু প্রভাব আমাদের উপর পড়ছে, সেগুলো এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, কারোর ক্ষমতা নেই এগুলোকে কেউ এড়িয়ে যাবে, পারবে না। কোটি জন্মেও মানুষ এই জড়জগতের প্রভাব থেকে বেরিয়ে যেতে সমর্থ হয় না, কিন্তু যদি কোটি জন্মের মধ্যে কোনো এমন জন্ম হয় যখন আমার সঙ্গে পরমহংস গুরু বৈষ্ণবের দর্শন হলো, বাস্তবিক এক পরমহংস গুরু বৈষ্ণব, তাদের দর্শনের সুযোগ হলো, তাদের চরণে আমার বাস্তবিক বিশ্বাস হলো, তাদের চরণে বাস্তবিক সেবা প্রবৃত্তি আমার জাগলো, পরমহংস গুরু বৈষ্ণবের শ্রীচরণে বাস্তবিক সেবাবৃত্তি জাগা মানেই হলো জড়মুক্তি। পরমহংস গুরু বৈষ্ণবের চরণকমলে যাদের বাস্তবিক স্বাভাবিক সেবাবৃত্তি, জোর করে আমাকে কিছু করতে হচ্ছে, চাপিয়ে দেওয়া একটা সেবা, কর্মী হয়ে যাবে তারা, কর্মী তারা, কর্মী কুলিকামারি হয়ে যাবে, সেবক হতে পারবে না, সেবক হওয়া অত সোজা না। আমরা আজ পর্যন্ত হাতে গুনে বলতে পারি কজন গুরুর সেবক হয়েছেন, হাতে গুনে কজন বাস্তবিক গুরুর সেবক হয়েছেন, অত সোজা কথা নয়, অত সোজা কথা নয়। পরমহংস গুরু বৈষ্ণবের সেবা মানেই হলো ভগবানের সেবা, এই কথা লোকে বোঝে না। পরমহংস গুরু বৈষ্ণবের ছিটে ফোটা কৃপা লাভ করা মানেই হলো তুমি কৃষ্ণের কৃপা লাভ করেছ, তাদের আনুগত্যে তাদের সেবা করতে করতে এই অপ্রাকৃত রাজ্যের হরিকথা শ্রবণ করতে হয়। আমি এ কথা পূর্বেও বিভিন্ন সভা আলোচনা করেছিলাম, কাউর কানে ঢোকে না, অপরাধ করতে করতে সব এমন একটা অবস্থায় চলে গেছে তারা বধির হয়ে গেছে, তাদের কানে হরিকথা ঢুকছে না, যার জন্য তাদের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই একই অবস্থা। আমি এসব উদাহরণ দিয়েছিলাম। বাস্তবিক কথা হলো যে বাণী সেবা, মহাপুরুষগণের বাণী সেবা করতে করতে তাদের সেবা করা উচিত, বাণী সেবা বাদ দিয়ে যদি তাদের খালি শরীরের সেবা করা হয় তাহলে সেক্ষেত্রে অধঃপতন অনিবার্য। বাণী সেবায় কোনো নজর নেই, ও হলো হলো, না হলো না হলো, আমি গুরুদেবের সেবা কিছু দেখাচ্ছি লোককে, তাতে আরও বেশি করে বন্ধন হবে, যাও জড় সংসারে থাকলে যতটা বন্ধন হতো তার থেকে বেশি বন্ধন হয়ে যাবে, কারণ বলে ও বপু সেবা করছে, বাণী সেবায় মন দিচ্ছে না, বাণী সেবা কোনো মাথায় ঢোকে না। এতে কি হয়, বপু সেবা করতে করতে তার প্রাকৃত বুদ্ধি হয় গুরু বৈষ্ণবের ওপর, তার অধঃপতন হয়। আর যিনি বাণী সেবা বপু সেবা সমানই করতে থাকেন, তার পক্ষে এই অপ্রাকৃত জগতের এই সব লীলাবিলাস হরিকথা শ্রবণের যোগ্যতা অবশ্যই হয়। এই অপ্রাকৃত জগতের যেসব কথা আমি আলোচনা করতে বসেছি, কারোর ক্ষমতা নেই এইসব কথা শুনে হজম করে, যার জন্য আমাকে খুব ফিল্টার করে কথা বলতে হচ্ছে। বৃন্দাবনে যেভাবে আলোচনা করি সেভাবে আলোচনা এখানে চলবে না। কালকে আলোচনা প্রসঙ্গে আপনারা দেখেছিলেন যেটাকে আপনারা বস্ত্রহরণ বলেন, সেটাকে আমি বললাম চিরহরণ। আমি আলোচনা প্রসঙ্গে এই কথা জানিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, খুব ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, পরাৎপর অখিলেশ্বর সর্বকারণের কারণ অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক প্রেমী পুরুষ, যিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, তিনি আপনাদের সকলের অনাবৃত স্বরূপ দর্শন করতে চান, কোনো কভারিং থাকলে পরে উনি নেবেন না, জীবের সম্পূর্ণ অনাবৃত স্বরূপ কখন হয় বলে, যখন নিরুপাধিক প্রেম লাভ হয়, আমার তোমাকে ভালোবাসার পেছনে কোনো কারণ উপস্থিত নাই, খালি তোমাকে ভালো লাগে, তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না, তুমি সর্বস্ব, আমার সমস্ত সত্যা জুড়ে খালি তুমি বসে রয়েছ, যেখানে দেখি তুমি, যেমন গোপিকারা বৃন্দাবনে অন্বেষণ করছেন, এসব কথা আমরা দেখব। যখন কৃষ্ণ বিরহ হয়ে গেছে, কৃষ্ণ যখন বাইরের দৃষ্টিতে চলে গেছেন বাইরে, তখনও যেখানে যেখানে তাকাচ্ছেন সেখানে শ্যামসুন্দর, যেখানে তাকাচ্ছেন সেখানেই শ্যামসুন্দর, অন্য কিছু দর্শন হচ্ছে না। যেটা শ্রী রায় মহাশয়ের সঙ্গে আলোচনা প্রসঙ্গে, মহাপ্রভুর সঙ্গে রায় মহাশয়ের যে আলোচনা, সেখানে আমরা দেখেছিলাম মহাপ্রভু এই সত্য কথা জানিয়েছিলেন, যাহা যাহা নৃত্য কর, যাহা যাহা নৃত্য পরে তাহা কৃষ্ণ স্ফুরে, যেখানে যেখানে আমার নৃত্য পড়ছে সেখানেই কৃষ্ণ। গোপিকারা গোপিকারা উন্মত্তের মতো ছুটছেন, এ দেখো শাম, এ দেখো শাম, এহি হে মেরে জীবন প্রাণ, এখানে দেখো শ্যাম, ওইখানে দেখো শ্যাম, ওই গাছপালা সব দিকে দেখো শ্যাম, কিছু নেই, এই মেরে এই আমার জীবন এবং প্রাণ ধন, আর কিছু না। যেটা গোপীগীতা আলোচনা প্রসঙ্গে আমি কিছু করব, ইচ্ছা আছে, বাকি ভগবানের ইচ্ছা। ভগবান আমাদের প্রত্যেক জীবের অনাবৃত স্বরূপ অর্থাৎ প্রেমময় স্বরূপটাকে দর্শন করতে চান, কেন তিনি নিজে প্রেমময়, তার প্রেম দান প্রেম গ্রহণ ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। কৃষ্ণ নামক যে পরাৎপর অখিলেশ্বর, যার বন্দনা প্রসঙ্গে প্রথমেই আমি শুরু করেছিলাম, বংশী বিভূষিত করাত নবনীরদাভ পীতাম্বরাধর নবিম্ব ফলাধরষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দনাভ কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে, কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে। এই পরাত্পর অখিলেশ্বর নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি গোপিকাগণের সঙ্গে আজ রাসক্রীড়া করবে বলেন করবেন বলে সংকল্প করেছেন, যোগমায়াকে আশ্রয় করে সেখানে বিন্দুমাত্র জড়জগতের কাম গন্ধ নেই, গামের কোনো স্পর্শ নেই, দুর্গন্ধ দূষিত এইসব বিষয় এখানে উপস্থিত নয়। গোপিকাগণ কোনো মেয়ে ছেলে নয়, আর ভগবান শ্রীকৃষ্ণ তার কোনো ক্ষুধা লাগেনি, এই জড় কামের ক্ষুধা লাগেনি, তিনি এইসব নোংরামো করতে বসেছেন। জড়জগতের পাশবিক মানুষ যারা আছেন তারা এগুলো নিয়ে বিভিন্ন রকম কুৎসা লটান, ভগবানের অপ্রাকৃত স্বরূপ না বুঝে না জেনে নিজেদের ভেতরে এই সমস্ত জঘন্য বৃত্তি রয়েছে বলে তারা ভগবানের মধ্যে এই সব বৃত্তিগুলোকে অনুসন্ধান করেন। তারা গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ এদের মধ্যে সব নোংরামো অনুসন্ধান করেন, কারণ নিজের চরিত্রের ঠিক নাই, নিজেদের চরিত্র ঠিক নাই বলেই তারা এই ধরনের দোষ অনুসন্ধান করেন। ভগবান আজকে এই সমস্ত যাদেরকে কথা দিয়েছিলেন, হ্যাঁ তোমাদের আমি কৃপা করব, তোমরা যা চাইছো তা আমরা আমি তোমাদের অনুমোদন করলাম, তোমাদের হৃদয়ে যে ভাবনা, তোমরা যে চিন্তা করেছো, যেভাবে আমাকে তোমরা গ্রহণ করেছো, আমি তোমাদের এই ভাবকে মায়ানুমোদিত, মায়া অনুমোদিত আমি অনুমোদন করলাম। সসত্য ভবি সসত্যম ভবি তোমার হাতি, এটা সত্য হবে, অপেক্ষা করো কিছুদিন, ভগবান সেই সত্য বা ভগবান তাই সেই সত্যকে রক্ষা করার জন্য আজকে তিনি অপ্রাকৃত কামদেব বংশীবাদন করছেন, বংশীবাদন করছেন, সেই বংশীবাদনের দ্বারা আলোড়িত হচ্ছে সমস্ত প্রকৃতি। যারা অপ্রাকৃত কামদেবকে ঠিক সেইভাবে আরাধনা করেছিলেন, অর্থাৎ মধুর রসে আরাধনা করেছেন, মধুর রস শুধু নয়, মধুর রসের মধ্যেও আবার এক্সেলেন্ট আছে পারকীয়ভাবে, এই কথাগুলো বোঝা অত সোজা নয়। কোটি কোটি জন্ম ধরে ঘুরতে ঘুরতেও মানুষ এসব অনুভব করতে পারে না। এসব কথা আমি কিছু কিছু অনুভব করাবো, চেষ্টা করব। ভগবান বলছেন চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে অনেক উদাহরণ দিয়েছেন, বলছেন যে জড়জগতে আমরা দেখি যে কোনো কামিনী তার স্বামীর সেবা করছে, বিবাহ হয়েছে অনেক দিন, কিন্তু ভেতরে তিনি ব্যভিচারিণী, ভেতরে তিনি উপপতির ভজন করেন, পতিকে বঞ্চনা করে উপপতির ভজন করেন, মহাপাপিষ্ঠ পাপিষ্ঠা। এই অবস্থায় দুটোই সত্য, স্বামীরও সেরকম। সেখানে বলছেন মহাপ্রভু এই উদাহরণটা দিয়েছেন কেন, যদিও এটা জড়জগতের উদাহরণ, তথাপি এই উদাহরণ তুলে ধরলে লোকের বুঝতে একটু সুবিধে হবে। পরব্যাসনিনী পরব্যাসনিনী নারী ব্যগ্রা অপি গৃহকর্মসু তদৈব আস্বাদয়তি অন্তর নবসঙ্গম নবসঙ্গম রসায়নম। যেমন দুষ্টা রমণী গৃহকর্মেতে ব্যস্ত আছে বলে দেখায়, কিন্তু উপপতির ভজন করে, এ স্বামীকে বঞ্চনা করে, ঠিক এই উদাহরণটা দেয়া হয়েছে। ঠিক এটা যদি উল্টো হয়, আমি বলেছিলাম এটা উল্টো, অর্থাৎ অপ্রাকৃতিক জগতের ভাবটাকে যদি উল্টে দেওয়া যায়, অর্থাৎ সোজা করে দেওয়া যায়, এই জগতে উল্টো, ওই জগতে যদি সোজা করে দেওয়া যায়, অর্থাৎ আমি যদি উপপতি হিসাবে কৃষ্ণকে পাই, আর যে স্বামী হিসেবে আমার সামনে রয়েছে সেটাও তো কৃষ্ণ, কারণ তার হৃদয়ে কৃষ্ণই তো রয়েছে, পরমাত্মারূপে সবার হৃদয়ে কৃষ্ণ রয়েছে, অর্থাৎ যে কোনোভাবে যে পতিকেই ভজনা করুক না কেন, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি দে অল সার্ভিং কৃষ্ণ। সে জেনে বা অজ্ঞানে, জানতে বা অজান্তে যে কোনো স্বামীর সেবা করুক জগতে, সে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু গোপনে কৃষ্ণের সেবাই হয়ে যাচ্ছে, তাই জানতে পারছেন। আর যদি যে উপপতির কথা ঘৃণ্য বলা হলো এই জগতে, সেই উপপতি যদি কৃষ্ণ হয় তখন কি হবে বলে, সেখানে আরও এক্সেলেন্সি বাড়বে, প্রীতি। বোঝা গেল কথাগুলোকে অন্যভাবে নিলে হবে না। সেই প্রীতির ভালোবাসা যে অ্যাট্রাকশান, সেটা আরও অনেক গুণে বেড়ে যাবে। পারকিয়া ভাবে হয় রসের উল্লাস, সব কীর্তন করে মূর্খের মতো, একটা ভাষা বোঝে না, কোনো কিছু বোঝে না, ও কীর্তন করতে করতাল ঢুকে আর দুম দুম করে দিল। প্রভুপাদ খুব দুঃখের সঙ্গে বলতেন, প্রভুপাদ বলছেন যত ছিল নেড়াবুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়ল করতাল, কাস্তেগুলোকে গলিয়ে করতাল তৈরি করে ধুম ধাম মেরে শেষ করে দিল, কয়েকটা খোল ভেঙে ফেলো, কয়েকটা করতাল ভেঙে ফেলো, এক ফোঁটা ভাব তুমি পাবে না, কারণ তোমার উদ্দেশ্য অন্য, তোমার উদ্দেশ্য অন্য, তুমি কী জন্য এসছ তোমার মনকে জিজ্ঞাসা করো, তোমার উদ্দেশ্য অন্য, তাই জন্য তুমি বঞ্চিত হবে। এই জন্য দেখা গেল পারকীয়ভাবে কৃষ্ণের সঙ্গে যুক্ত হলে কৃষ্ণের সঙ্গে কখন মিলব আমি, কখন দেখা হবে, এ স্বামীকে বঞ্চনা করে আমি কৃষ্ণকে দেখা করব, যদিও এটা উপপতি বলা হচ্ছে তবুও কিন্তু বাস্তবিক স্বামী কিন্তু কৃষ্ণই, ভাবটা উপপতির ভাব থাকলে পরে তাহলে তাদের আকর্ষণটা বেশি হবে, কখন আমি কৃষ্ণের সঙ্গে দেখা করব, কৃষ্ণের সঙ্গে মিলন কখন হবে, কৃষ্ণকে সেবা কখন করব, এই কথাগুলো এই জড় অবস্থায় বোঝা যাবে না, এগুলো এই অবস্থায় সেই অবস্থায় উঠতে হবে, সেই প্ল্যাটফর্মে না উঠলে পরে এইসব অনুভব হবে না। সেখানে বলছেন কৃষ্ণ বংশীবাদন করলেন, বংশীবাদনে বংশী তিনি বাজালেন, আর বংশীবাদনের পর ফলে কী হল, নিশম্ম গীতম তদনঙ্গবর্ধনম ভজ স্ত্রিয়হ কৃষ্ণ গৃহীত মানসা, নিশম্ম গীতম তদনঙ্গবর্ধনম ভজ স্ত্রিয়হ কৃষ্ণ গৃহীত মানসা। আজগমুরন্ন অন্নমলক্ষিত উদ্যমাহ সযত্র কান্ত জবলোলকুণ্ডলা নিশম্ম গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণগৃহীত মানসাহ আজগমুরন্ন অন্নমলক্ষিত উদ্যমাহ সযত্র কান্ত জবলোলকুণ্ডলা বলছে সেই কামিনীগণ রমণীগণ বিভিন্ন গৃহকর্মেতে ব্যস্ত ছিলেন। যখনই কৃষ্ণের বংশীধ্বনি তাদের কানে এলো তখন তারা সহ্য করতে পারছেন, যে যে অবস্থায় রয়েছেন উঠে দৌড়াচ্ছেন। অন্য কোনো গোপীকে যে বলবে একে ওই বংশীধ্বনি হচ্ছে চল চল, কোনো কথা বলার কোনো সময় নেই। বংশীধ্বনি হলো তো সেই অপ্রাকৃত কামদেব হৃদয়কে তোলপাড় করে দিল। বলে মহারাজ আপনাদের এসব কথা বিশ্বাস হবে না, কেন কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, ছোটোবেলায় পড়েছিলাম। তোমাকে যদি বলা হয় সাপে কামড়ালে কীরকম যন্ত্রণা একটু বর্ণনা করো তো, বলে মহারাজ আমি বর্ণনা করব, আমি নিজে আমাকে কামড়ায় নি বুঝবো কী করে। সাপে কামড়েছে, যাকে কামড়েছে সেই জানে, ও মূর্খের মতো পরীক্ষা পাসের জন্য বর্ণনা করলে কিছু হবে না, ও নাম্বারটা পাবে আর কিছু হবে না। দ্যার ইজ নো ডাইরেক্ট রিয়েলাইজেশন, প্রত্যক্ষ অনুভব নাই। এই জন্য প্রাকৃত কবি বলেছেন কী জন কী যাতনা বিষে বুঝিবে সে কিসে, যাকে দংশন করে সর্প সেই জানে, সে পারে না। এই যে বংশীধ্বনি এটাকে সর্পদংশনের মতো তুলনা করা হলো, হলে কি হবে, এটাকে যদি সোজা করে দেয় আর প্রাকৃতিক জগতে সর্পদংশন, আর ওটাকে উল্টে দিলে কি হবে, বলছে অপ্রাকৃত কামের দংশন, অপ্রাকৃত কাম প্রেম আর সহ্য করা যাচ্ছে না, পাগলের মতো পাগলিনীর মতো ছুটছে, কেউ কাউকে বলবার সময় নেই। আমাকে সাপে কামিয়েছে, আমি বৈদ্যের কাছে দৌড়াচ্ছি, বৈদ্যকে বৈদ্য ওই কৃষ্ণই বৈদ্য, বৈদ্য অন্য কেউ নেই, বৈদ্য কৃষ্ণ আমাকে সাপে কামড়েছে, আমি বৈদ্যের কাছে যাব, তিনি আমার এই সাপে কামড়ানোর যে যন্ত্রণা তিনি নির্বাপন করতে পারবেন। কাউকে কিছু না বলে যে যে অবস্থায় আছেন, কেউ গৌমাতার দুগ্ধ দোহন করছিলেন রইল দুধ, কেউ বা কানে কুণ্ডল পড়ছেন, একটা কুণ্ডল পড়া হলো আর একটা কুণ্ডল পড়ে ছুটলো, কেউ বা পায়ে একটা নুপুর পড়ে যায় আর একটা পড়লো ছুটলো, কোনো অবস্থা কোনো খাতির নেই। যে যে অবস্থায় আছেন সে অবস্থায় পাগলিনীর মধ্যে দৌড়াচ্ছেন, কোথা থেকে এই শব্দটা আসছে, এই কথাটা আপনাদের বিশ্বাস হবে না, আমি জানি, আর হওয়ার কথাও না, আমিও মূর্খের মতো এইসব জায়গায় এইসব আলোচনা করতে বসেছি, তথাপি একটু স্পর্শ করে যাই, তথাপি যদি থাকে আমি মরে গেলেও কেউ না কেউ তো শুনবে, অপ্রাকৃত আলোচনা এভাবে হয় না। একটা উদাহরণ দিই জড়জগতের, একটা জড়জগতের উদাহরণ দিলে বোঝা যাবে বলে এটা সত্য কি না। বলে একটা সাধুর ঝুন্ডু, মানে একটা সাধুর দল একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, দল বেঁধে সব, সেই দলের মধ্যে একটা সাধু খুব সুন্দর বংশী বাজায়, এত সুন্দর বাঁশি বাজায় সে মানে বাঁশি শুনলে কেউ সহ্য করতে পারে, এরম অবস্থা। কোন জায়গা, সেই জায়গায় গিয়ে একটা সুন্দর জায়গায় সে সাধুরা সেই সেখানে তাবু খাটি সেখানের মধ্যে বিশ্রাম, গাছের তলায় বিভিন্ন রকমভাবে বিশ্রাম করছেন। আর সেই সাধু তো অভ্যাস বাঁশি বাজানো, সারাদিন চলেছে অভ্যাস নেই, বাঁশি না বাজলে ভাল লাগে না। সে কী করলো, সে একটা গাছের তলায় বসে পূর্ণিমার চাঁদ উঠেছে অপূর্ব, তার মনের মধ্যে উদ্দীপক, তুয়া উদ্দীপক, যা যা অনুকূল বিষয় হবে সেটাকে ভক্তিমন ঠাকুর বলেছেন কৃষ্ণের উদ্দীপক হয়। এখন চন্দ্রমা উঠেছে অপূর্ব কানন, চারিদিকে ফুলের বাগান, এত ও এই সময় কী করছে, বংশীটাকে নিয়ে সাধুরা ঘুমোচ্ছে, ও গিয়ে বংশী বাজাতে আরম্ভ করল। এমন বংশী বাজাতে আরম্ভ করলেন গাছের তলায় বসে, যে ওই যে যে যেখানে তিনি বংশীবাদন করছিলেন সেখানে রানীমা ছিলেন, রানীমা রাজা রানীমা তো জানতো না, ওখানে রাজবাড়ি আছে, তার জানা ছিল না। বংশীবাদন করছেন, করতে করতে সেখানে রানীমা পাগল হয়ে গেছেন, রানীমা সহ্য করতে পারছেন। সেখানে কি করলেন, ওই রাত্রির বেলা রানীমা সেখান থেকে বেরিয়ে সেই বংশীধ্বনি যেখানে হচ্ছে ছুটে এসছেন। হরিণের বংশীধ্বনি কীরকম প্রিয় সেটা জানবার জন্য বংশীধ্বনি যারা করে হরিণকে ধরে তারা জানে। আর এখানে বংশীধ্বনি করছেন কে, সাক্ষাৎ সর্বকলাধি গুরু, সমস্ত কলাবিদ্যার যিনি গুরু, বলে সমস্ত কলাকার যার কাছ থেকে কলাবিদ্যা পৃথিবীতে শিখেছেন, অখিল কলাধি গুরুর নানার্থ, অখিল কলাধি গুরুর নানার্থ, অখিল কলাধি গুরু, অনন্ত জগতে যত কলা কলা বিদ্যা আছে সমস্ত যার কাছ থেকে, তিনি আজ বংশীবোধন করছেন, যিনি যাকে বলা হয় অপ্রাকৃত কামদেব, তার বংশীধ্বনিতে অসহ্য হয়ে কি হয়েছেন সমস্ত গোপিকারা ছুটছেন, এত দ্রুত গতিতে ছুটছেন কল্পনা করা যায়। কৃষ্ণ ছাড়া আমাদের কেউ আপন নাই, এখানে যখন বংশীধ্বনি হচ্ছে সেখানে যখন এরম বংশীধ্বনি হচ্ছে সেইখানেতে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে বংশীধ্বনি করছেন, ত্রিভঙ্গ মুরারি অপূর্ব রূপ, যে রূপের বর্ণনা আমি একটু আগে করলাম, যিনি এই বর্ণনাটা করেছেন তিনি কিন্তু পূর্বে ছিলেন মায়াবাদী, মধুসূদন সরস্বতী পাল পূর্বে মায়াবাদী ছিলেন, পরবর্তী সময়ে বৈষ্ণব সঙ্গীতে তার যে ভাব এসেছিল, যখন তিনি দেহ ছাড়েন তার শিষ্যরা বলছেন গুরুজি যাতে যাতে কু সার বাতাকে যাও, আপনি তো চলে যাচ্ছেন, যাওয়ার আগে কিছু সার বলে যান, এতদিন তো সব অনেক শিক্ষা দিলেন আমাদের, এই গুরুজি যাতে যাতে কু সার বাতাকে যাও। গুরুজি তখন এটা বললেন, বংশী বিভূষিত করাত নবনীরদাবাদ পীতাম্বরাদর্ণ বিম্ব ফলা ধরুষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নাভাত কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে, কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে। গুরুদেব বললেন এতদিন তোদের যা শিক্ষা দিয়েছি, কিন্তু আজকে শুনে রাখ আসল কথা, আমি যাওয়ার আগে বলে যাচ্ছি, ওই বংশীবদন বংশীধারী যে কৃষ্ণ, যার ওই বিম্বাধর দেখলে পরে সমস্ত কামিনীকুল পাগল হয়ে যাবে, আর পীতাম্বর ধারণ করে রয়েছেন শিখিপিচ্ছ, আজ আমার মৃত্যুর সময় মনে হচ্ছে সেই রূপ সেই দার গুণ, এইটি আমার মনে হচ্ছে শেষ কথা, তোরা তত্ত্ব জিজ্ঞাসা করতে চেয়েছিস, কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে, কৃষ্ণর থেকে পরতত্ত্ব আর কিছু নেই বলে আমার মনে হয়, এতদিন তো তোদের বলেছিলাম অনেক কথা, কিন্তু আজ আমার মনে হচ্ছে কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে, কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানে। সেই কৃষ্ণর কাছে সমস্ত গোপিকারা এসছেন, আর কৃষ্ণ চালাকি করছেন, পরীক্ষা করছেন তাদের তাদের ভালোবাসা, বলছেন তোমরা কী জন্য এখানে এসছো, এ কি এত রাত্রির সময়, চারিদিকে সমস্ত পশু জঙ্গলি পশুরা সব রয়েছে, এই সময় তোমরা এখানে আসা তো ঠিক হয়নি, তোমাদের স্বামী আদি সবাইকে ছেড়ে এখন এখানে এসছো কেন এত রাত্রে, ভগবান কেরাম বঞ্চনা করছেন। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মতো বঞ্চক কেউ নেই, এরকম কৃষ্ণ ভজন যারা করেন তাদের সঙ্গে একটু চালাকি যারা করবে তাদেরকে চিরকালের মতো বঞ্চনা করে দেবে, যা তুই বঞ্চিত হয়েছি চেয়েছিস তোকে ঠকিয়ে দেবো, তুই যদি আসল জিনিস চাইতিস তাহলে পেতিস, তো আসল জিনিস তো চাইনি, তাই তুই ঠকতে চেয়েছিস, আমাকে ঠকাতে এসছিস, আমাকে ঠকাতে এসছিস, তুই তুই ঠকে গেলি। স্বাগতম মহাভাগা প্রিয়ম কিম করবাণী, স্বাগতম মহাভাগা প্রিয়ম কিম করবাণী, ব্রজস্বানময়ম ক্রচিত ভূতাগমন কারণম, ব্রূতাগমন কারণম, কী জন্য আপনারা এসছেন, তোমরা কী জন্য এসছো, ব্রজস্বামন ব্রজস্বানময়ম কচিত ব্রূতাগমন কারণম, কী জন্য তোমরা এসছো এখানে এত রাত্রে জঙ্গলে, রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা, প্রতিজাত ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীভি সুমধ্যমা, রজনী এষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা, প্রতিজাত ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীভি সুমধ্যমা। হে ব্রজ সুন্দরীগণ, তোমরা ব্রজেতে ফিরে যাও, যেখানে যেখানে আছো তোমাদের ঘর সেখানে চলে যাও, এখানে ঘোর জঙ্গল এটা, এখানে তোমাদের এত রাত্রে তোমরা তোমাদের আসা ঠিক হয়নি, এখানে থাকা ঠিক নয়, শীঘ্রই চলে যাও, তোমরা পিতা মাতা ভাই বন্ধু স্বামী এদেরকে ছেড়ে দিয়ে এসছো তোমরা, এই কি আর কেউ জানে না, এটা উচিত নয়। এই অবস্থা বলছেন, যখন এই ধরনের বলছেন তখন তারা সহ্য করতে পারলেন, বলছে এ কী কথা, আমাদেরকে তুমি আকর্ষণ করে ডাকলে, প্রাণের প্রাণ প্রাণের প্রাণ সেই পরাৎপর তুমি সেই অখিলেশ্বর মধুময় পুরুষ যাকে একমাত্র পুরুষ বলি আমরা, পুরুষ তো আর কেউ নেই, তুমিই আছো, আর তুমি আমাদেরকে আকর্ষণ করে আজকে বংশী ধ্বনি করে ডাকলে আমরা পাগলিনীর মতো সহ্য করতে পারলাম না, এখন তোমার কাছে এসছি, এখন তুমি এখানে বঞ্চনা করছো, এ কী ভাষা, এটা তো সহ্য করা যায় না। গোপিকাগণ দুঃখের সঙ্গে চোখে জল নিয়ে বলতে থাকলেন অপূর্ব কথা, গোপিকাগণ বলছেন, সে গোপ উঝু মৈবম বিব অর্হতি ভবান গদিতুম নিঃশংসম, এরকম নৃশংস কথা তোমার কিন্তু শোভা পায় না, এরকম নৃশংস ভাষা তোমার শোভা পায়, তোমাকে তো জানি তুমি মধুময়, আর তুমি আজকে এই নৃশংস ভাষা বলছো, চলে যাও, আমরা কোথায় যাব। মৈবম বিভো অর্হতি ভবান গদিতুম নিঃশংসম সন্ত্যাজ্য সর্ববিশ্বপাদমূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহ মা ত্যাজ্যাস্মান দেব আদিপুরুষ ভজতে মুমুক্ষুন, আমরা তো সব ত্যাগ করে এসছি, আমরা গৃহবন্ধন সমস্ত ছেড়ে দিয়ে এসছি, এখন তুমি বলছো ঘরে যাও, এই কেমন নিষ্ঠুর কথা, সমস্ত বিষয় আমরা ছেলে দিয়ে তোমার পাদমূলেতে উপস্থিত হয়েছি আমরা এখানে, আর যদি বলো তোমরা ফিরে যাও তাহলে কেন বংশীধ্বনি করে আমাদের ডাকলে, কি দরকার ছিল, আমরা তো আমাদের ঘরের কাজেতে ভালোই ছিলাম, তোমার চিন্তা করতাম ঠিক আছে, কিন্তু তবু তো ঘরের কাজ করতে পারতাম, এখন আমরা যে ঘরে যাব ঘরের কাজ করারও আমাদের যোগ্যতা হারিয়ে গেছে, ঘরে কী জন্য যাব, আর গিয়েই বা কী করব, সেখানে গিয়ে তো আমরা কোনো কাজে লাগতে পারব না, অপূর্ব জিনিস এসব কথা, সেই অবস্থায় উন্নীত না হলে কেউ অনুভব করতে পারবে, সবার পক্ষে সম্ভব না এসব। চিত্যম সুখেন ভবত প্রথম গৃহেশু জন্মেরবিশতি উত করৌপি গৃহ্যকৃত্যে পাদৌ পদম ন চলতস্তব পাদমূলাদ জামো কথম রজমথ করবাম কিংবা। আমাদের চিত্ত তো ভালোই ছিল, তুমি কেন এরম অবস্থা করলে বলো? চিত্তম সুখেন ভবতা অপহৃতম গৃহেশু জন্মের বিশতিউত করৌ অপেগিজ্জকিতে পাদৌ পদম চলতস্তব পাদমূলা জামো কথম ব্রজমথ করবাম কিংবা। তুমি যে বলছো চলে যাও, এখন আমরা তোমার পাদমূলে উপস্থিত হয়েছি, আমাদের পা নড়ছে না, পাথর হয়ে গেছে, আমরা যে ইচ্ছে করলে চলে যাব, তোমার কাছে এসে আমাদের এমন অবস্থা হয়েছে যেন মনে হচ্ছে পাগুলো আমাদের শরীর পাথরের মতো হয়ে গেছে, আমরা একটা পাও তুলতে পারছি না। আমার যে বলছো চলে যাও, আমরা যাবো কী করে? পাদৌ পদম ন চলতহস্তব পাদ মূলাদ জামো কথম ব্রজমত করবাম কিংবা। বোঝে চলে যাও, বোঝে গিয়ে করবো কি আমরা? আমরা কোনো কাজে লাগতে পারবো না, যা কর তোমাকে করতে হবে, এখন আমরা কিছু জানি না। সিঞ্চাঙ্গ নস্তৎ অধরামৃত পূরকেণ হাসা হাসাবলোক কলগীর জরহিচ্ছয়াগ্নি নোচেদ বয়ম বিরহজ আগ্নি উপযুক্ত দেহা ধ্যানেন জাম পদয়ো পদবিম সখেতে। হে সখে, সর্বজগতের বন্ধু তো তুমি, যদি আজ আমাদেরকে গ্রহণ না করো, আমি অন্য ব্যাখ্যাগুলো আর করলাম না, কারণ এগুলো আপনারা যোগ্য নয় শুনবার, যদি না গ্রহণ করো তাহলে নিশ্চিত জেনে রেখো বিরহ অগ্নি এই জ্বলছে আমাদের, আমরা এই আগুনে জ্বলে এখানেই তোমার সামনে দেহ ত্যাগ করে দেব। যে দেহ ত্যাগের কথা আমি ব্রাহ্মণ পত্নীগণের মধ্যে যারা অলব্ধ বিনির্গমা, যদি যারা বেরোবার আর জায়গা পায়নি, স্বামীগণ যাদের ছেকল তুলে দিয়েছিল, তারা ভেতরে কৃষ্ণকে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে চলে গেছিল কৃষ্ণের কাছে, কৃষ্ণের কাছে তারা চলে গেছিলেন দেহ ত্যাগ করে, শরীর ত্যাগ করে। গোপিকাগণ বলছেন তাহলে তোমার স্বামী দেখবে আমরা শরীর ত্যাগ করব, বিরহ অগ্নিতে দেহ জ্বালিয়ে তোমার সামনেই পড়ব। ধ্যানেন জাম, যদি এমনি আমাদেরকে স্বীকার না করো, তো ধ্যানেন জাম পদয়ো পদবিম সখেতে। হে সখে, আমরা ধ্যানের দ্বারা মনোবৃত্তিতে সম্পূর্ণ হয়ে তোমাকে বসিয়ে রেখেছি, এখন ধ্যানের দ্বারা তোমার কাছে চলে যাব সূক্ষ্ম শরীরে। অবশ্য কবিকাগণের স্থূল শরীর বলে কিছু নাই, এর অনেক রহস্য আছে, এখানে ব্যাখ্যা করার সময় নেই। গোপীগণের স্থূল শরীর নয় ওটা, ওরা বলছেন, বলতে হয় বলছেন। জরহি অম্বুজাক্ষ তব পাদ তলম রম্যা দক্ত ক্ষণম কচিত অরণ্য জনপ্রিয়স্য অস্প্রাক্ষত প্রভৃতি নান্য সমক্ষাঙ্গ স্বাতম তয়াভি রমতাবত পারয়াম শ্রীরিয়াদ পদাম্বুজ রজোশ্চকমে তুলস্যা লব্ধা বিবক্ষসি পদম কিলো ভৃত্তজুষ্টম যস্যা সবীক্ষণ কৃতে অন্য সুর প্রয়াসস্তদ বদ্বয়ঞ্চ তব পাদ রজহ প্রপন্যা। তুলসী দেবী যেমন তোমার চরণেতে সংলগ্ন হয়ে থাকে সর্বদা, অল্পের উপরে বললাম পুরো শ্লোকের ব্যাখ্যা, আমরাও তোমার চরণের ওই ধূলিকণা তার আশ্রয় নিতে চাই। কেবল এখানে রাসে কয়েকটা শ্লোক আমি পাঠ করে যাব, খালি শুনে যান, ব্যাখ্যা হবে না, ব্যাখ্যা করব না। তন্ন তন্ন প্রসীদ বিজিনার্দনতে অঙ্ঘ্রিমূলম তন্ন প্রসীদ বিজিনার্দনতে অঙ্ঘ্রিমূলম প্রাপ্তা বিসৃজ্য বসতি তদুপাসনাসা তৎসুন্দরস্মিত নিরীক্ষণ তীব্র কামম তপ্তাত্মনম পুরুষভূষণ দেহি দাস্যম বিখ্যালকাবৃত মুখম তব কুণ্ডল শ্রী গণ্ডা গণ্ডস্থলাধর সুধাম হসিতাবলোকম দত্তাভয়ঞ্চ ভুজদণ্ড যুগম বিলিক্ষ দত্তাভয়ঞ্চ ভুজদণ্ড যুগম বিলক্ষ বক্ষ শ্রীয়ৈকরমণঞ্চ ভবামদাস্য। আমরা তোমার দাস্য চাই, তোমার এই সাপের মতো, অজগর সাপের মতো বিশাল হাত ভুজদণ্ড, তার আশ্রয় পেতে চাই আমরা। জগতে এমন কোনো রমণী আছেন কি যিনি কৃষ্ণকে এড়াতে পারবেন? বাস্তবিক যদি সে হয়, এর বলছেন কেউ এমন নেই যে কৃষ্ণের সৌন্দর্য জানলে, কৃষ্ণের রূপ দেখলে পরে সে আর পৃথিবীতে এই জঘন্য জগতে রমণ করবে না। সেই জন্য এখন কথা বলছেন গোপিকারা, কা স্ত্রিয়ঙ্গতে কলপদায়ত মূর্ছিতেন সন্মহিতাচার্য চরিতাত্ন চলে ত্রৈলোক্যম ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষ রূপম যদ্গোদৃজ দ্রুমমুগা পুলকান্ন বিভ্রম কা স্ত্রী অঙ্গতে কলপদায়ত মূর্ছিতেন সন্মহিতাচার্য চরিতাত্ন চলে ত্রৈলোক্যম। এ ত্রিলোকে এমন কোন রমণী আছে তোমার এই বংশীধ্বনি শোনার পর যে বিচলিত হবে না? কা স্ত্রী অঙ্গতে কলপদায়ত মূর্ছিতেন সন্মহিতাচার্য চরিতাত ন চলে ত্রৈলোক্যম। ত্রৈলোক্য সৌভগমিদম চ নিরীক্ষ রূপম। তিলকের মধ্যে ত্রিভুবনে এমন রূপ তো কাউ নাই। ত্রৈলোক্য সৌভগমিদম চ নিরীক্ষ রূপম। আর যেখানে আমাদের কথা ছেড়ে দাও, আমার তো মানুষ, আর এখানে যত গোদৃজ দ্রুমমিগা পুলকান্ন বিভ্রম, আমাদের কথা আমরা তো মানুষ, আর এখানে দেখো যত গোমাতা আছে, যত হরিণ আছে, হরিণগণ আছে, গাছপালা এগুলো আছে, এদের দেখো এদের রং খুব খারাপ হয়ে গেছে। যদ্গোদৃজ দ্রুমমিগা পুলকান্ন বিভ্রম, তাদের সবার পুলক সমস্ত লোম খুব খাড়া হয়ে গেছে। তো আমরা তো মানুষ, আমরা কি করব তাহলে? এত কথা বলার পর ভগবান কি করলেন? ইতি শিশুক বলছেন, সিদ্ধ গোসাই বলছেন, ইতি বিক্লবিতম তাসাম শ্রোতা বলছেন, ইতি বিক্লবিতম তাসাম শ্রোতা যোগেশ্বরেশ্বরাহা। যোগেশ্বর বললে হবে না, যোগেশ্বরেশ্বরাহা, অনন্ত ব্রহ্মাণ্ডে যত যোগেশ্বর আছে তাদের ঈশ্বর, যত যোগ যত কিছু যা কিছু স্যার বিভূতি এই কৃষ্ণই দান করেন। ইতি বিক্লবিতম বিক্লবিত, এরকম অসহায় বাক্যগুলো শ্রবণ করে কৃষ্ণের এবার দয়া হলো, আর বঞ্চনা করলে ভালো হবে না, আমি তো একদম চালাকি করলাম। ইতি বিক্লবিতম তাসাম শ্রোতা যোগেশ্বরেশ্বরাহা প্রহস্য সদয়ম গোপী আত্মা রাম অপি অরিরমত। এই শব্দের মধ্যে সব লুকিয়ে রয়েছে রহস্য। বলছেন তিনি গোপিকাগণ সঙ্গে রমণ করার প্রস্তাব করলেন যোগমায়াকে আশ্রয় করে, কিন্তু একটা কথা সুখদেব গোস্বামী বলছেন পরমহংস শ্রেষ্ঠ, প্রহস্য হৃদয়ম গোপীর আত্মা রাম অপি অরিরমত। তিনি আত্মারাম, আত্মারাম অপি অরিরমত, তিনি কিন্তু আত্মারাম, তার বাইরের কোনো সৌন্দর্য দেখার দরকার নেই, কিছু দরকার নেই, সে নিজলাভে তুষ্ট। তথাপি এখানে বলা রয়েছে তিনি কি করলেন, এইবার তার কোনো প্রয়োজন নেই, খালি ভক্তবাঞ্ছা ভক্তরা চেয়েছেন তাই তার এই লীলা, অন্য কোনো কারণ নেই, তার কোনো বাঞ্ছাও নেই, কিছুই নেই, আত্মারাম। সেটা বলছেন আত্মারাম অপি অরিরমত, এইভাবে আত্মারাম হলেও এবার কি করলেন, রমণ করতে আরম্ভ করে, চল চলো বংশীবাদন করতে আরম্ভ করলেন। সবাই হিল্লোল উঠল, আনন্দের একটা জোয়ার, কোথা থেকে সমস্ত এইসব কোনো ভাষার দ্বারা বর্ণনা করা যায় না। কিন্তু কৃষ্ণের এই বংশীধ্বনি শুনে সমস্ত তালে তালে নৃত্য করতে আরম্ভ, অপূর্ব সেই সব বিহার। এই সব বিহারের বাহুল্য আমি বর্ণনা করব না, এসবের অধিকারী নেই। শেষে কি করলেন কৃষ্ণ, কি করলেন কৃষ্ণ যখন এরা দেখলেন একেবারে পাগলিনই হয়ে গেছে সমস্ত শতকোটি গোপিকা। যমুনার পুলিনে অপূর্ব, চন্দ্রমার অপূর্ব রাসক্রীড়া হচ্ছে। দেবগণ দেবঙ্গনাগণ পাগল হয়ে গেছে, কি তারা সহ্য করতে হবে, তাদের সবার কাপড় চোপড় খুলে যাচ্ছে, রক্ষা করতে পারছেন না, এরকম অবস্থা। ভগবান দেখলেন এরা, এদের যে আমি সৌভাগ্য দান করলাম, এরা এই সৌভাগ্য মদেতে একবারে স্ফীত হয়ে গেছে। সৌভাগ্য সৌভাগ্য মদ, অর্থাৎ যখন কেউ সৌভাগ্য লাভ করে তার জন্য যে একটা অভিমান আসে, একটা অপ্রাকৃত অভিমান। কৃষ্ণ এখানে পরীক্ষা করার জন্য কি করলেন, বলে এদের তো অভিমান হয়ে গেছে, আমি কে এরা তো জানে না। আর বলছে যে কৃষ্ণ অনেক কথা এসব আপনাদের বলার কোনো প্রয়োজন নেই, এগুলো বললে আপনারা বুঝতে অনুভব করতে পারবেন না। গোপিকারা এক একটা আদেশ করছে কৃষ্ণকে, এটা করে দাও এটা করে দাও, নৃত্য করছেন সমস্ত অপূর্ব, মানে একেবারে আপন হিসেবে এমনভাবে পেয়েছেন কৃষ্ণের উপর অনেক কিছু তারা। এই অবস্থায় কৃষ্ণ দেখলেন মায়াদেবীর পরীক্ষা, যেখানেই অপ্রাকৃত কথা ভগবানের হবে সেখানে মায়াদেবী নানা রকম বিঘ্ন সৃষ্টি করবেন। ভগবত রাজ্যে কাউকে যেতে দেবে না, ভগবত রাজ্যে যেতে দেয় না, ভগবত রাজ্যে যেতে দেয় না। কুম্ভকর্ণ তাকে যখন মেরে ফেলেছিল তখন কুম্ভকর্ণের স্ত্রী অত্যন্ত রেগে গেছিল রামের ওপর, রাম লক্ষণ এদের উপর, বলে আমার স্বামীকে মেরে ফেললে দাঁড়াও তোমারও সর্বনাশ করব। কি সর্বনাশ করবে, বা তোমার ধামেতে তালা লাগিয়ে দেবো। বলে তালা লাগাবে আমার ধামাতে, তোমার ধামেতে কেউ যেতে পারবে না। বল কেন, বলছে যারাই হরিকথা শুনতে বসবে তাদের উৎপাত করব। আর নিদ্রা দেবী, তার নাম ছিল নিদ্রা দেবী, যখনই হরিকথা শুনতে হবে তখনই ঘুম আসবে, যা এ হরিকথা শুনে হয়ে গেল, আর ভগবানের ধামে যেতে পারবে না, হরিকথা শুনলে তো যাবে ধামে। পার্বতী দেবীকে শঙ্কর বলছেন, দেবী তুমি যখন শুনতে চেয়েছো শোনো, অমৃতময় কথা শোনাচ্ছি, কোথায়, অমরনাথে। দেবী বললো হ্যাঁ হ্যাঁ আমি খুব সুন্দর করে শুনবো, তুমি বলো না। হরিকথা বলছে আর দেবী এদিকে ঘুমোচ্ছে। শেষে শঙ্কর ভগবানের যখন কথা বলা হলো তখন বললো, এ কি তুমি শুয়ে পড়েছো, তা এতক্ষণ হু হু কে করছিল, পরে দেখে একটা সুখ পাখি ওই শঙ্করের থেকে হরিকথা শুনেছে, ওই সুখ পাখিটি হলো এই সুখ, এই সুখদেব। সুখদেব শুনে বললো দেবী শুনতে পারল না, দেবী ঘুমিয়ে পড়ল। বদ্রিকাশ্রমের ঘটনা, এই বদ্রিকায় যেটাকে বলে অমরনাথের ঘটনা, অনেক কথা। এখন এখানে ভগবান শ্রীকৃষ্ণ যেই দেখলেন এদের তো অনেক সৌভাগ্যের মদ এসে গেছে, আমি তাদেরকে প্রশ্রয় দিয়েছি স্নেহ করেছি এরকম, বলে দাঁড়া এক কাজ করি। তখন কি করলেন ভগবান, বলছে সেখান থেকে তিনি অন্তর্ধান করলেন, ঝপ করে লুকিয়ে পড়লেন। কোথায় বলছেন, তাসাম তৎসৌভোগমদম বিক্ষ মানঞ্চ কেশবহা প্রসমায় প্রসাদায় তত্রৈব অন্তরথীয়ত। তাদের বিরাট একটা গর্ব এসে গেছে, কৃষ্ণ আমাদের দেখো। তখন কৃষ্ণ বললেন, দাঁড়া তোমাদের ভালোবাসার তীব্রতা ইন্টেন্সিটি আমি পরীক্ষা করব, কতটা ভালোবাসো, তার সঙ্গে একটু একটু মজা করব, শাস্তি দেব। ঝপ করে খেলা করতে করতে দুম, আরে কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ নেই। কৃষ্ণ অন্তর্ধান করেছে, কৃষ্ণ অন্তর্ধান করেছেন। তার আগে একটা ঘটনা আছে, সেটা কি, রাধারানী তার শ্যামসুন্দরকে সকলের সঙ্গে একরকমভাবে নৃত্য করতে দেখে তিনি মনে মনে আঘাত পেলেন, এটা একটা মজা, অপ্রাকৃত ঈর্ষা, অপ্রাকৃত, প্রাকৃত নয়। রাধারানী বললেন আজকে আমার শ্যামসুন্দর সবার সঙ্গে একসঙ্গে করছে, এটা আমার শ্যামসুন্দর সবার সঙ্গে একসঙ্গে, আমি এখানে থাকবো না। রাধারানী পঞ্চায়েতি সেবা পছন্দ করেন না, পঞ্চায়েতি সেবা হচ্ছে রাধারানী, আমি সেবা করি আমার শ্যামসুন্দরকে, আমার আনুগত্য সব করে, এখন দেখি নিজের মতো সব ধেই ধেই করে এদিক ওদিক নাচছে এক কৃষ্ণকে, আমি থাকবো না এখানে। রাধারানী সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর রাধারানী অন্তর্ধানের পেছনে আর একটা রহস্য ছিল, সেসব আর আপনাদের শোনার দরকার নেই। রাধারানী অন্তর্ধান করলেন বলে কৃষ্ণ বলে রাসের যে মেন যে শৃঙ্খলা বন বাইন্ডিং ফোর্স, রাসের যে মেন বাইন্ডিং ফোর্স রাধারানী, তিনি যদি না থাকেন তা আমি থাকবো কেন। ব্যাস রাধারানী চলে গেলেন প্রথমে, কৃষ্ণ অন্তর্ধান, ব্যাস যেই অন্তর্ধান করলেন ব্যাস সমস্ত পাগলিনীর মতো এবার হয়ে গেলেন, সমস্ত রাস বিক্ষিপ্ত স্ক্যাটার্ড হয়ে গেল, বিক্ষিপ্ত হয়ে গেল, যে যার মতো চেল্লানো ওই চই কৃষ্ণ কোথায় গেল, সব কান্না আরম্ভ হয়ে গেল, আমরা বেশ ভালোই ছিলাম কৃষ্ণ কোথায় চলে গেল, সারা বৃন্দাবনের জঙ্গলে এবার ঘুরতে আরম্ভ করলো সমস্ত এই রাতে রাজে এত ঘোরতর রজনীতে, সমস্ত বৃন্দাবন খুঁজে ছানবিন করছে, কম অপারেশন, হোয়ার ইজ কৃষ্ণ, কৃষ্ণ কোথায় গেল, করতে করতে যাচ্ছেন কি, এবং যেতে যেতে অত্যন্ত কাতরভাবে কাঁদছেন, অত্যন্ত কাতরভাবে কাঁদছেন আর বলছেন দয়া করে দর্শন দাও, নাহলে আমরা প্রাণ, আমাদের প্রাণ থাকবে না। বর্ণনা আছে অপূর্ব ভাগবতে, অনেক কথা বলার কিন্তু আমি বলতে সময় পাচ্ছি না, আর পরিবেশ অনুযায়ী কথা বলতে হয়। সেখানে বলছেন গোপীগণ এক বন থেকে আরেক বনে যাচ্ছেন আর কাঁদছেন, বিচিকুর উন্মত্তক বধ বানাত বনম, এক বন থেকে আরেক বনে কোথায় কৃষ্ণ, হা কৃষ্ণ হা কৃষ্ণ করে অন্বেষণ করছে। আমি এই সঙ্গে আবার এই কথাও বলে থাকি, যারা আমাদের সংসার ত্যাগ করে এসছেন বলে অভিমান করেন, ত্যাগী খাতায় নাম লিখিয়েছেন, তাদের জন্য আমি এই কথাটা বলি, যখন আমরা এসেছিলাম তখন কৃষ্ণ অন্বেষণের জন্য এসেছিলাম, পরবর্তীকালে কৃষ্ণ অন্বেষণের জায়গায় এখন কামিনী কাঞ্চন অন্বেষণ, প্রতিষ্ঠা অন্বেষণ এসে গেছে, যার জন্য পুরোপূর্ণ পরিপূর্ণরূপে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। প্রথমে কিন্তু বাড়ি ছেড়ে এসেছিল তখন বলে আমি কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ অন্বেষণ, পরে কিন্তু সেই সত্যটা থাকলো না, পরে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এইসব অন্বেষণে লেগে গেল, একটা কথাও তারা অনুভব করতে পারবেন না। আমি ব্যাসাসনে বসে বলছি, যারা বঞ্চনা করছেন তারা নিজে বঞ্চিত হয়ে যান। জয়তিতে ধিকং জন্মনা ব্রজ শ্রেয়ত ইন্দিরা শশদত্রহি দৈতদীশতাম দীক্ষুতাবকা তৈধিতা সব স্তম বিচিন্বতে। জয়তি তে অধিকম, জয়তি তে অধিকম, জয়তি তে অধিকম জন্মনা ব্রজ, জন্মনা তোমার জন্মের দ্বারা ব্রজতে ব্রজ যেন অধিক জয়যুক্ত হয়েছে, ব্রজ তো নিত্যই ব্রজ। জয়তি তে অধিকম জন্মনা ব্রজ শ্রত ইন্দিরা শস্য দত্রহী, তোমার জন্মের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে একেবারে ইন্দিরা, ইন্দিরা কথার মানে হলো লক্ষ্মী, কিন্তু আমরা জানি ব্রজমণ্ডলে লক্ষ্মীর কোনো অনুপ্রবেশ নাই, তাহলে এখানে ইন্দিরা বলতে কাকে বলছেন, সেহেতু ইন্দিরা বলা হচ্ছে এই ইন্দিরাকে, বলছে সর্বলক্ষ্মীময়ী যার চরণকমলের জ্যোতি থেকে যত দেবদেবী দেবী বেরিয়েছেন, দেবী পার্বতী আদি যত সমস্ত অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার্চিতে হেমাদ্রিজা পুলোমজা বেরঞ্চিজা বরপ্রদে, যত আছে যত দেবী তাদেরকে এই রাধারানী আশীর্বাদ করেন, যা একটা একটা করে কাজ করো সব, যাও আশীর্বাদ করেন, বীরঞ্চির অর্থাৎ ব্রহ্মার যে যারা আছেন বীরঞ্চিজা তারা, হেমাদ্রিজা, হেমাদ্রিজা মানে হচ্ছে হিমাদ্রি কন্যা, বীরেঞ্চির কন্যা সরস্বতী। এইভাবে প্রত্যেককে রাধারানী কৃপা করেন। অনন্ত কোটি বিষ্ণুলোক নম্র পদ্মজা, অনন্ত কোটি বিষ্ণুলোক সবাই মিলে মাথা নিচু করে, এমনকি কৃষ্ণ পর্যন্ত, হু নট, কৃষ্ণ পর্যন্ত যেখানে মাথা নিচু করেন রাধারানীর চরণের পাশে। এটাকে আপনারা কোনো মানে অর্থ উপলব্ধি করতে পারবেন না। কারণ কি, যদি সময় হয় আজকে সন্ধে সায়ংকালীন অধিবেশনে সবে কিছু স্পর্শ করে যাব। তো এই ব্রজধাম তোমার জন্মের পর থেকে যেন মনে হচ্ছে বিরাট আনন্দের হিল্লোল উঠছে, আর লক্ষ্মী যেন মনে হচ্ছে নিত্য সমস্ত বস্তুতে যেন লক্ষ্মী ছড়িয়ে রয়েছে অনুপ্রবিষ্ট। মহারাজ কথা তো সত্যি কথাই, কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছেন রাধারানী তো সঙ্গেই চলে এসছেন, কেউ তো জানে না, অলক্ষিত চলে এসছেন। বাইরের দৃষ্টিতে রাধারানী আবির্ভাব হলো রাধাষ্টমীতে, কিন্তু বাস্তবিক কৃষ্ণ জন্মের সঙ্গে সঙ্গে রাধারানী চলে এসছেন, এটা কেউ জানেন না। আর রাধারানীর যখন আবির্ভাব তিথি হয় সেই সময় বিদ্বৎ সমাজে এইসব হরিকথা আলোচনার সুযোগ হলে এইগুলো গোপন কথা আলোচনা হয়, বলো গোপন কথা এইসব। রাধারানীর আবির্ভাব হয়ে গেছে যখন কৃষ্ণের আবির্ভাব হয়েছে, এক এক পলভর পর্যন্ত কৃষ্ণকে ছেড়ে রাধারানী থাকেন না, রাধারানীকে ছেড়ে কৃষ্ণ থাকেন না, হয় না এটা। যেই রাধা যেই রাধা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা, স এব সা কালকে বলেছিলাম। এখন গোপিকারা কাঁদতে কাঁদতে সব জঙ্গলে ঘুরছেন আর বলছেন, দ্বৈত দৃশ্যতাম দীক্ষতা অবকাশ তৈ ধিতা সবস্তং বিচিন্বতে, তোমার মধ্যে আমাদের প্রাণটাকে যেমন, আমার প্রাণটা আমাদের প্রাণটা যেন তোমার মধ্যে অর্পিত হয়ে রয়েছে, তোমার মধ্যে আমাদের প্রাণটা চলে গেছে অর্পিত হয়ে রয়েছে, আর এইভাবে আমরা প্রাণটাকে কোনো মতে ধরে রেখেছি। প্রাণ বাঁচার কথা নয়, তুমি যাওয়ার সঙ্গে মরে যাওয়ার কথা ছিল, কিন্তু তবে আছি, তো কীরকম কেন আছো, বা যে সর্বে প্রাণের প্রাণ যে তুমি, তোমার মধ্যে আমাদের প্রাণটাকে অর্পণ করে কোনো মতে বেঁচে আছি। তৈ ধিতা সব আসব মানে হচ্ছে প্রাণ, তৈ ধিতা আসব স্তাং বিচিনবাতে, তোমাকে খুঁজে বেড়াচ্ছি কোথায় তুমি, বিচিকিউর বিচিকিউর উন্মত্তকবদ বনাদ বনাম, এই জঙ্গলে জঙ্গলে ঘুরছেন। যখন আমি বললাম এখন তো ভগবান আবির্ভাব হবেন, আবার লীলা করলেন, যখন বিরহ যন্ত্রণা হয় যখন একে অপরে গোপীরা থাকেন তখন এইভাবে যন্ত্রণা পান আর কাঁদেন আর চিন্তা করেন, যেখানে তাকাচ্ছেন সেখানে শ্যাম, আজকে শ্যাম সুন্দর মথুরায় চলে গেছে, পরে প্রসঙ্গটা আসবে। তখন দেখবে প্রতি পদে গোপিকারা কাঁদছেন, আর যেদিকে তাকাচ্ছেন সেদিকে থাকে, এ দেখো শ্যাম এ দেখো শ্যাম এহি তো মেরে জীবন প্রাণ, এই তো আমাদের প্রাণ, এদিকে তাকাচ্ছি এখানে শ্যাম সুন্দর, এখানে তাকান যেখানে তাকাচ্ছি প্রত্যেকটা জায়গায় শ্যাম সুন্দর, সেই ছাড়া তো। জয়তে তে ধিকম জন্মনা ব্রজ শ্রত ইন্দিরা শশদত্রহি দ্বৈত দৃশ্যতাম দীক্ষতাবকা তৈ ধিতা সব স্বাং বিচিন্বতে শরদুদাসয়ে সাধু ইয়াত সদ সরসিয়োদরো শ্রীমুসাদিসা সুরথনাথ তে অশুল্ক দাসিকা বরদ নিগ্নত তো নেহ কিংবধ বিষজলাপয়াদ বাল রাক্ষসাদ বর্ষ মারুতাদ বৈদ্যুতানলাদ বিষময়াত্মজাদ বিশ্বতোভয়াদ ঋষভতী বয়ম রক্ষিতামহ। সুরথনাথ সুরথনাথ তে অশুল্ক দাসিকা, আমরা তো তোমার আমরা তো তোমার বিনা পয়সার দাসী, আমরা তোমার বিনা পয়সার দাসী, অশুল্ক দাসিকা সুরতনাথ। সুরত বলে যদি কোনো বিষয় থাকে ভালোবাসা, সেই সুরতনাথ তো তুমি শ্যাম সুন্দর, তুমি ছাড়া তো সুরতনাথ আর কাউকে বলা যাবে না। জড়জগতে যেসব কামগুলো দুর্গন্ধ দূষিত কাম রক্ত মাংসের, আর সুরতনাথ তে অশুল্ক দাসিকা, তোমার অশুল্ক বিনা পয়সার দাসী আমরা, আর তুমি আমাদেরকে আজকে মেরে গেলে, প্রাণেতে মেরে গেলে। বলে এটা তো মারাই হলো, আমরা যে বেঁচে রয়েছি এটা বাঁচা নয়, আমরা তো মরেই রয়েছি। বরদ নিগ্ন তো নেহ কিংবদ, আমাদের যে এইভাবে যে আমাদের যে বঞ্চনা করে গেলে এটি তো আমাদের পক্ষে মৃত্যু সদৃশ্য, আমরা মরেই গেছি। আর যত বিষ, বিষের জল কালিয়া হ্রদের থেকে আরম্ভ করে যেখানে যেখানে আগুন লেগেছিল সেইখান থেকে সমস্ত জায়গা বিষজলাপয়াদ বাল রাক্ষসাদ বর্ষ মারুতাদ বৈদ্যুতানলাদ, প্রত্যেক জায়গায় তো তুমি রক্ষা করেছো। যখন বিশাল বৃষ্টি হয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছে, কত ভাব বিভৎস অবস্থা, বিষের জল, তারপরে আগুন উঠেছিল, সব থেকে তো হ্যাঁ ঋষভ তে বয়ম রক্ষিতামহ, আমরা তোমার যারা রক্ষিত হয়েছি। আর আমরা জানি তুমি গোপিকানন্দন না, এই সব কথা বিভিন্ন জায়গায় আমি অনেকভাবে অন্যান্য গ্রন্থেতে এগুলো তুলে দিই, এগুলো সব এখানে বলার সময় থাকে না। গোপিকাগণের হৃদয়েতে কোনো রকম বিন্দুমাত্র কোনো রকম বিষয়ের সম্ভাবনা নাই, তাদের জড়জগতের কোনো ভাবই নাই। বোঝা গেল কি বললাম? ইট সিমস দে আর ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, মনে হচ্ছে যেন তারা এই জড়জগতে আছেন, কিন্তু তারা জড়জগতে কিছুই দেখতে পাচ্ছেন না, সমস্ত জগৎ জুড়ে শ্যামসুন্দরকে দেখতে পাচ্ছেন। আর সেই গোপিকাগণের ভেতরেতে কোনো রকম কৃষ্ণের ঐশ্বর্য আসতে পারে না, কেন ঐশ্বর্য এসে গেলে মধুরতা থাকবে না। যখনই ঐশ্বর্য চলে আসবে, এটা কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক নারায়ণিনী, তখন আর এই প্রেমটা আসবে না, ভয় পেয়ে যাবে। কিন্তু এখানে গোপিকারা তত্ত্বকে জানেন, জেনেও এই তত্ত্বজ্ঞানটা, এই তত্ত্বজ্ঞানটা মধুর ভালোবাসার দ্বারা ডুবে গেছে। বোঝা গেল কি বললাম? যেমন যশোদামা দেখছেন, তার মুখে ব্রহ্মাণ্ড দেখছেন, এই সব কাণ্ডকারখানা, তারপরেও মানছেন না, ওটা আমার ছেলে। গোপিকারাও কিন্তু সব জানেন কৃষ্ণের ঐশ্বর্যটা, কিন্তু জানলে ওটা না জানার মতোই, ওটা জানা না জানা দুটোই সমান। কেন? বললে জানেন, কিন্তু জানলে কী হবে, মধুরতা এমন তাদেরকে গ্রাস করেছে, ঐশ্বর্য জ্ঞান থাকে, ঐশ্বর্য থাকলে প্রেম আসবে না। এ অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক আর এ আমার নায়ক, আমি প্রেমিকা, এ কৃষ্ণ আমার প্রেমিক। তাই জন্য গোপিকারা বলছেন, নিজে নিজে বলছেন, কৃষ্ণ এখন অন্তর্ধানে রয়েছেন, লুকিয়ে লুকিয়ে দেখছেন এদের ভালোবাসাটা, তোমরা আমায় কত ভালোবাসো, এটা কৃষ্ণ অন্তর্ধান লুকিয়ে লুকিয়ে দেখছেন, এরা কেমন কাঁদছে, জঙ্গলে জঙ্গলে ঘুরছে, সমস্ত জায়গায় দৌড়াচ্ছে। তুলসী বৃক্ষকে দেখে বলছে, হে তুলসী, তুমি তো কৃষ্ণের প্রিয়, তোমার এখান দিয়ে কি কৃষ্ণ গেছে জানো? হরিণগুলোকে দেখে বলছে, হে হরিণী, তোমাকে দেখে মনে হচ্ছে, তোমার এই দৃষ্টি চোখের জল দেখে মনে হচ্ছে কৃষ্ণ এখান দিয়ে গেছে। সত্যি কথা বলো তো, কৃষ্ণ গেছে কি না, কোথায় গেছে, কোন দিকে গেছে? আমরা কৃষ্ণ অন্বেষণ করছি, পাগলিনীর মতো যাকে যাকে দেখছে, পাহাড় পর্বত নদীনালা যা দেখছে, গাছপালা, মাধবী মালতী, মাধবী মালতী থেকে আরম্ভ সব কিছু কিছু, হে মালতী, হে মাধবী, তুমি জানো হে তো কৃষ্ণ কোথায় গেছে, কোথায় গেছে জানো, বলে দাও তো আমাদের, কৃষ্ণ অন্বেষণ করছি আমি। বলছেন এইভাবে অন্বেষণ করছেন, করতে করতে পাগলির মতো ঘুরছেন, বলছেন তারা দুঃখে পেয়ে বলছেন, সব ঘুরছেন আর বলছেন, নখল গোপিকানন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মদৃক। আমরা জানি, নখল গোপিকানন্দন ভবান, তুমি গোপিকার ছেলে, হ্যাঁ না আমরা জানি, অখিল দেহি নাম অন্তরাত্মদৃক, সমস্ত ঘটে ঘটে দেহে দেহে বসে রয়েছ সেই তুমি পরাত্পর অখিলেশ্বর, আজকে তুমি গোপিকা সুত হিসাবে তুমি এসছো, আমাদের ঠকাচ্ছ। এটা এখন প্রেমেতে বলছেন, এগুলো যেমন মাতাল ব্যক্তি কি বলে ঠিক নেই, মাতাল ব্যক্তি যেমন কাপড় ঠিক থাকে না, কি বলেন ঠিক থাকে না, এটা তাদের বিলাপ। অপ্রাকৃত জগতের বিলাপ সংলাপ প্রজল্প সংজল্প অধিজল্প এসব অনেক ব্যাপার আছে, এগুলো কিচ্ছু বুঝতে পারবে না এই জড় অবস্থায়। রাধারানীর কত রকম ভাব, যখন উদ্ধব এসছে পাগলের মতো ভ্রমরকে দেখে, যা আমি জানি তুই হচ্ছে ঠক কৃষ্ণের মতো, ভ্রমর ভ্রমর ভ্রমর এসছে গুনগুন করছে সামনে, এই যা মথুরা থেকে পাঠিয়েছে কৃষ্ণ, না কৃষ্ণ চালাক, কৃষ্ণ হচ্ছে ঠক, আর তুইও সে তার কাছ থেকে এস, এগুলো কি পাগলের মতো উদ্ঘূর্ণ উদ্ঘূর্ণ অবস্থা, মাথা ঘুরছে, সেই পাগলের মতো চোখ ঘুরছে, মানে যেমন মাতাল ব্যক্তি যেরকম কিছু বুঝতে পারে না। এই যে প্রেমের, এগুলোকে বলে প্রেমের বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্য, প্রেমের এক একটা এক একটা ভাগ শুনলে পরে লোকে পাগল হয়, কে শোনে, জড়জগতের দুর্গন্ধ বিষয় নিয়ে পড়ে রয়েছে, খাওয়া দাওয়া ঘুম লড়াই, এই তো তাদের কী এসব শুনবে। লজ্জার সঙ্গে অল্প অল্প স্পর্শ করলো, আমি কিছুই বললাম না। এইভাবে গোপী গীতার দু একটা বললাম, তব কথামৃত তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম শবন মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিণন্তি তে ভূরিদায়না। আহা, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম শবন মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিণন্তি তে ভূরিদায়না। শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নীলাচলেতে রথযাত্রা, রথ টেনেছেন, রথের অগ্রে উদর্ণ নৃত্য করেছেন কত ঘণ্টা। প্রভু এখন বল্লব উদ্যানে প্রবেশ করেছেন, উদ্যানে প্রবেশ করে সেখানে প্রভু একটা চৌতারার কাছে বসে গাছের তলায় বিশ্রাম করছেন, শীতল হাওয়া আসছে আর ভগবান সেই শীতল হাওয়া সেবন করছে, চোখ বুঝে চিন্তা করছেন তিনি কৃষ্ণ, আবার কৃষ্ণের লীলা চিন্তা করছেন। সেখানে সার্বভৌম ভট্টাচার্য আদি সবাই, রাজা প্রতাপ রুদ্র, তিনি কি করে কৃষ্ণ চৈতন্যের কৃপা পাবেন, পাগল হয়ে গেছেন, কেন তিনি রাজা, রাজার সঙ্গে সন্ন্যাসী দর্শন নিষেধ। তো তিনি বলছেন যদি আমার প্রভু আমাকে কৃপা না করেন তাহলে আমি কানে মুদ্রা নিয়ে সন্ন্যাসী হয়ে চলে যাব, আমি থাকবো না, সংসার করব না, কি হবে এই রাজত্ব, কি করে কি করব যদি তার কৃপা নাই পেলাম। তখন গোপনেতে যখন কিছুতেই কৃপা করবেন না চৈতন্য বাহ্যদৃষ্টিতে, ভেতরে তো কৃপা করে দিয়েছেন লোকশিক্ষার জন্য, বিষয়ী লোকের কাছে ধনী যে রাজার কাছে রাজদর্শন উচিত নয়, স্ত্রী দর্শন সন্ন্যাসীর পক্ষে নিষেধ। মা বলছে আমি সন্ন্যাসী কি করে আমি রাজদর্শন করবো, তোমরা বলছে রাজাকে কৃপা করো, রাজাকে কৃপা করো মানে কি, কি বলতে যাও তোমরা, রাজার সামনে আমাকে নিয়ে যাবে, কি বলতে যাও, কি কটকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মেলাও চলো। ওরা কানে হাত দিয়ে বলছে প্রভু তা আমরা বলিনি, আমরা বলছি রাজার এরকম দৈন্য, রাজা প্রাণ ছাড়বে তোমার কৃপা না হলে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, মহাপ্রভু কৃপা করলেন গোপনে, বুঝছেন সবই। এবার গোপনে কৃপা করার জন্য কি হলো, যখন এই জগন্নাথ বল্লভ উদ্যানেতে মহাপ্রভু বিশ্রাম করছেন আনন্দে, শীতল রথযাত্রা হয়ে গেছে, পৌঁছে দিয়ে এসছেন, রথ চলে গেছে, সেই সময়তে সব ভক্তরা বলেছেন এখন প্রভু প্রেমেতে বিউল হ, রথ টেনে এসছেন বিশ্রাম করছেন, তুমি এক কাজ করো, রাজাকে বলছেন শিগগিরি তুমি যাও। বলে বাবা যাবো যদি কিছু হয়, কিচ্ছু হবে না, এখন প্রভু ভাবেতে রয়েছে, বাইরের জগতে থাকে না, প্রভু গিয়ে পাটাকে সংবহন করবে আর এই গানটা গাইবে, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম শবন মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিণন্তিতে ভূরিদায়না। যেই মুহূর্তে প্রতাপ রুদ্র, রাজা প্রতাপ রুদ্র গিয়ে মহাপ্রভুর চরণ এরম করতে করতে এই গান গেয়েছেন, সঙ্গে সঙ্গে প্রভু চোখ বুঝে যে কে কে দিল, অচিম্বিতে এসে কে আমাকে অমৃত পান করালো, ভুরিদা ভুরিদা বলি দিলেন আলিঙ্গন, ইহা নাহি জানেন ইহ হয় কোনজন। এই যে রাজা বাইরের দৃষ্টিতে চোখ বুঝে এরম আলিঙ্গন, কে তুমি, কে তুমি আমাকে এরকম অমৃত পান করালে এসে, অথচ অন্তরে জানেন এটা রাজা, বাইরে চোখ খুলছেন না। লোকে ভাবলো বলে জানে না এই জন্য আলিঙ্গন করে দিল, আসলে রাজাকে বাইরের দৃষ্টি কিবা কেন। তব কথামৃতম, তোমার এই কথামৃত হে জগ হে প্রভু, তব কথামৃত তপ্ত জীবনম, আমাদের এই মরুভূমির মতো উত্তপ্ত এই যে হৃদয়, এই হৃদয়েতে তোমার এই কথামৃতর যে ঝর্ণা, যে বর্ষা, যে মন্দাকিনী ধারা, কবিবীরৃতম কবিরা অর্থাৎ বিরাট বিরাট সব মহাত্মাগণ যারা ভূত যারা জান, কবিবীরৃতম কলমসাপহম, দিব্য সুরীগণ বলেন যে সকলের নাকি হৃদয়ের কলমশ অর্থাৎ কালিমা ধুয়ে দেয়। যার হৃদয়ে যত কালিমা আছে, যত দুর্গন্ধ দূষিত কাম আছে, কত দুর্গন্ধ ভাব আছে, অল ক্যান বি ইরেস্ট, সমস্ত মুছে দেওয়া যাবে কি করে, মানে তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীরৃতম কলমসাপহম। আর শ্রবণ করলে পরে মঙ্গল মঙ্গল মঙ্গল মঙ্গল, মঙ্গল কাকে বলে, আহা মঙ্গলের অনেক ডেফিনেশন তোমরা জেনেছো, কিন্তু মঙ্গল কাকে বলে যদি বুঝতে চাও এইটা বোঝো, শ্রবণ মঙ্গলম, শ্রবণ করার সঙ্গে সঙ্গে শ্রীমদাততম ভবি গিনন্তিতে ভুরিদা জানা, আহা এইভাবে কাতরভাবে যখন কাঁদছেন চারিদিকে, কাঁদতে কাঁদছে অন্বেষণ করছেন, এক জায়গায় রাধারানী চর এক জায়গায় গিয়ে বলছেন এই দেখো, এই দেখো এখানে কামিনীর চরণচিহ্ন, তার পাশে কৃষ্ণ, নাতেই নিশ্চয়ই যাকে নিয়ে চলে গেছে সে তো রাধারানী, যার চরণচিহ্ন দেখতে পাচ্ছে, ওরা খুঁজতে খুঁজতে মাটিতে দেখছে চরণচিহ্ন, এই জায়গায় ওই ফুল গাছের ফুল পারবার জন্য ওই কৃষ্ণ এই পায়ের গোড়া দিয়ে এরম চাপ দিয়ে উঠেছে, দেখো পায়ের সামনের আঙুলগুলো উঠেছে, বুঝতে পেরেছ, নিজেদের মতো কথা বলছে, তাহলে এইখানে ও কামিনীর জন্য ওই রমণীর জন্য ফুল পেড়েছিল গাছ থেকে, আর এখানে দেখো এই আবার কামিনীর চরণচিহ্ন, আর তার উপর আবার এর পরে দেখছি আরও বেশি করে গেঁথে গেছে পাটা, তার কারণ কি, একই তো মাটি, বলে মনে হয় ওই কামিনীকে তিনি তুলে বোধে কাঁধে নিয়েছিলেন, সব সত্য কথা অনুমান করছেন, অনুমান করছেন এইসব, এইভাবে অনেক কথা আমি বললাম না। সেখানে হঠাৎ গোপিকাগণ যেন উথাল পাতাল করছেন, কাঁদতে কাঁদতে শেষ, তখন হঠাৎ দেখেন কৃষ্ণ যমুনার তীরেতে হট করে আবির্ভাব হয়েছেন, তাসাম আবির্ভাব বলছেন, তাসাম আবির্ভাব চৌরী স্ময়মান মুখাম্বুজ পিতাম্বরধর সাগবি সাক্ষাৎ মন্মথ মন্মত, বলছেন এখানে যখন গোপিকারা কাঁদতে কাঁদতে শেষ, ইতি গোপ্য প্রগায়ন্ত প্রলপন্তশ্চ চিত্তধা রুরুদু সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা তাসাম আবির্ভাব চৌরী স্ময়মান মুখাম্বুজ পিতাম্বরধর সগবি সাক্ষাৎ মন্মথ মন্মথ, সাক্ষাৎ এই মন্মথের মন্মথ সেই পরাৎপর অখিলেশ্বর ভগবান এখন সেখানে মন্মথ, তার দাম নাম হচ্ছে মন্মথ, সেখানে আবির্ভাব হলেন, তাকে দেখে সবার আনন্দে পাগলের মতো অবস্থা, সেই যে অবস্থা সেসব কথা বর্ণনা করা যায় না। এই করতে করতে গোপিকাগণের সঙ্গে মিলন হলো, হয়ে তাদের আবার সেই অপূর্ব সব প্রশ্ন করলেন গোপিকাগণ, সেই সব প্রশ্নের উত্তর আমি সায়ংকালীন অধিবেশনে দেব, সায়ংকালীন অধিবেশনে দিয়ে তারপর অন্যান্য কথা, যাই হোক, বংশী বিভূষিত করাদ নবনীরদাভ পীতাম্বরাদর নবিম্ব ফলাধর পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দনাভ কৃষ্ণাত পরম কিমপি দত্তমহম না জানে কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম না জানে বাঞ্ছা কল্পতরুবসে কৃপা সিন্ধু ব্যবসা পতিতানং পাবন ভবষ্ণভ্যো নমঃ।